السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজ কে নামাজ কিভাবে কায়েম হবে তারই শেষ পর্ব আমরা শেষ করব আজকে অতএব সংক্ষেপে আমরা আলোচনা করব 14 নম্বর কারণ যাতে আপনার নামাজ কায়েম হবে আপনি নামাজে দাঁড়াবার আগে আপনার সম্মুখ হতে সেই সমস্ত জিনিসকে দূরে সরিয়ে দেবেন যে জিনিস আপনার নজর কেড়ে নেয় আপনার মনোযোগ চুরি করে নেয় খেয়াল আকর্ষণ করে এবং একাগ্রতা নষ্ট করে অথবা করবে বলে আপনার আশঙ্কা হয় এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামবাগী আন ইয়াকুনা ফিল বাইতি শাইউন ইয়াশগালুল মুসাল্লি ঘরে এমন কোন জিনিস থাকা উচিত নয় যে জিনিস মুসল্লি কি করবে মুসল্লিকে মশগুল করে দেবে অলসত করে দেবে আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন সামনে কাচের আলমারি দেখবেন আপনার ছবি দেখছেন তাহলে কি হলো তাহলে আলমারির সামনে দাঁড়াবেন না কাচের আলমারির সামনে ওটা কি বলে ওই যে মেয়েরা দেখে অলংকার পরে শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবেন না তাই না আর যদি দাঁড়াতে হয় তো ওটা ঢেকে দেন এমন মুসল্লা বিছিয়ে দাঁড়াবেন না যে মুসল্লা বিছানোর ফলে আপনার মুসল্লা নকশাদার এমন নকশা আছে যে নকশা দেখে আপনি নামাজ পড়া ভাত দিয়ে নকশার দিকেই তাকিয়ে থাকবেন এমন মসজিদে এমন টাইল লাগাবেন না সামনে ফুলওয়ালা যে আপনি নামাজ পড়ছেন না ফুলের টাইল টাইলের ফুলটা দেখছেন কি সুন্দর সামনে দেখবেন মসজিদের সামনে ঘড়ি থাকে মসজিদের সামনে নানা রকম লেখা থাকে এলান থাকে না এগুলো হচ্ছে ফালতু ঠিক না সামনে এমন জিনিস রাখা যাবে না যাতে মুসল্লির নজর কারে মন কেড়ে নেয় সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা নকশাদার কাপড়ে নামাজ পড়ছিলেন ফা নাযারা ইলা আলামিহা নাযরা তার সমস্ত দাগের দিকে দেখলেন ফালাম্মা তাসারাফা ক্বাল ইযহাবু বি খামিসাতি হাযিহি ইলা আবি জাহম واتوني بامباجت امباجانيه ابي جهم فانها لهتني عارفا عن صلاتي فاني نظرت الى علمها في الصلاه فكاد يفتنني আমি এর নকশার দিকে একবার তাকালে আমাকে তা আমার নামাজ থেকে অমনোযোগী করে তুললো কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার নামাজ থেকে আমাকে অমনোযোগী করে না এটা নিয়ে যাও দিয়ে আবু জাহামের কাছে নিয়ে যাও আবু জাহাম কাপড়ের ব্যবসাদার ব্যবসায়ী তো তার কাছ থেকে আম্বাজানি সাধারণ কাপড় নিয়ে এসো এজন্য দেখবেন অনেক পরেশগার মানুষ যারা সৌদি আরব থেকে চকচকে মুসাল্লা নিয়ে যায় রঙিন তাতে কাবা শরীফের ছবি মদিনার ছবি ঠিক না অনেকে উল্টে দিয়ে নামাজ পড়ে ঠিক আছে তার যদি আমাদের তো কার্পেটে বুঝতেই পারছেন মসজিদে কি সুন্দর নকশা এমনকি হারামেও তাই না কত সুন্দর সুন্দর নকশাদার কার্পেট আছে আমাদের অভ্যেস হয়ে গেছে কিন্তু যে প্রথম আসছে সে তাকে তাকে দেখবে দেখবেন তো যদি কোন অনেকে অনেক জায়গায় ইমাম সাহেবরা বাড়াবাড়ি করে এবং যারা মদিনা থেকে যেসব হাজি সাহেবরা নিয়ে যায় তাদের সঙ্গে লড়াড়ি করে যে এটা দিয়ে এমনি নামাজ হয় না দিয়ে উল্টে দেয় হাজি সাহেব বলে আরে আমি মক্কা মদিনায় পড়ে এলাম আর তুমি এই সমস্যা ভাই ওনার চোখ আকর্ষণ দৃষ্টি আকর্ষণ হচ্ছে ওনাকে পড়তে দেন তাই না এরকম ঘটে থাকে যদি কারো দৃষ্টি আকর্ষণ হয় মুসল্লাটা বেশি দিন ওই দিকেই তাকিয়ে থাকবে নামাজ বাদ দিয়ে তো তার উচিত তা উল্টে দিয়ে নামাজ পড়া আল্লাহ আল্লাহ মুস্তান তো সামনে এমন কোন জিনিস থাকলে চলবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কাপড় ছিল তাতে ছবি ছিল ছবিদার কাপড় মুসলিমদের পরা চলবে না বিশেষ করে প্রাণীর ছবি চলবে না সেই ছবি ঘরের সামনের দিকে রাখা ছিল নিচে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে মুখ করে নামাজ পড়তেন তারপরে বললেন আখিরিহি আননি এই কাপড়টা তুমি এই পর্দাটা তুমি সরিয়ে নাও সিতারা বলি না আমরা সিতার এটা সরিয়ে নাও ফাইন্নাহু লা তাযালু তাসাউইরুহু তা'রিযু লি ফি সালাতি এত যে ছবিগুলো আছে এই ছবিগুলো আমার নামাজে ডিস্টার্ব করছিল এই ছবিগুলো আমার নামাজে বাধা সৃষ্টি করছিল এসব বুখারী হাদিস মুসলিমের হাদিস তাহলে সামনে এমন কোন ছবি মূর্তি এসব মূর্তি তো দেখাই চলবে না তাই না অনেক বাড়িতে দেখবেন ডেকোর হিসাবে রাখা থাকে মাছের ছবি তারপরে আপনার পাখির ছবি মূর্তিও থাকে প্লাস্টিকের হতে পারে মাটির হতে পারে আজকাল আবার ডাইরেক্ট ওইটা ওই প্রক্রিয়াজাত পাখি পাওয়া যায় হ্যাঁ, বাঘ পাওয়া যায়, বাঘের ছাল বিভিন্ন থাকে, তারপরে ছবি, ঘরের ফ্যামিলির ছবি টাঙানো আছে। হ্যাঁ, তো এইসব গুলো আজকালকার আধুনিক যুগে বলতে হবে না, কিন্তু ছবি ছবি টাঙানো যায়, যে ঘরে ছবি থাকবে সে ঘরে রহমতের ফেরেশতা আসবেন না, জীবিত তারপরে মরণের ফেরেশতা আসবে, তাহলে ছবি রেখে রঙ বাঁচতে চাই না, রহমতের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করবে না। ঘরে আমার বরকত নেই গো, ঘরে রোগ ছাড়ে না, এ ছাড়ে না, ওই ছাড়ে না, ঘরে বরকত আনার জন্য ঘর বন্ধ করতে হবে। দিয়ে হুজুর ডেকে নিয়ে এসে চার কোণে কি কি পুঁতে অমক করে তমক করে সব তাবিজ টাবিজ লিখে ঘর বন্ধ করে বলে এবার ঠিক হবে। আর ঘরের ভিতরেই বরকতের যে বরকত নিশ্চিন্নকারী জিনিস, টিভি আছে, টিভিতে ছমছমাছম কত রকমের ন্যাংটা ফিল্ম আসছে, গান আসছে, সেটা বরকত নষ্ট করে না। বাড়ির ভিতরে স্বামী স্ত্রী জামাই বেটি কার কার ছবি রাখা আছে, বহু ঘরে তো হিরো হিরোইনের ছবি আছে, তাই না? বহু জায়গায় যে যাকে ভালোবাসে তার ছবি রেখেছে, খেলোয়াড় প্লেয়ার, তাই না? এসব সরালেন না হুজুর। হুজুর কি করলেন, তাবিজ লিখে উনি আপনার পাওনাটি নিয়ে বুঝে চলে গেলেন। কি করে বরকত আসবে, মানুষ মনে করে আমার বরকত আসবে না, ঘর বন্ধ করার সিস্টেম আছে। ঘর বন্ধ করার সব থেকে বড় বড় ওষুধ কি বলছেন আমদার, সব থেকে বড় ওষুধ কি পড়তে হবে, সুরা সুরা বাকারা পড়তে হবে, নিয়মিত। আর শোবার সময় কমসে কম, শোবার সময় যত বড় সুরা পড়তে অসুবিধা হয়, সময় না পান, তো শোবার সময় কমসে কম এরই তিনটে আয়াত পড়লে হবে। কোন কোন আয়াত? শেষের দু আয়াত, আর একটা আয়াতুল কুরসি, বিশাল আয়াত। এই তিনটে আয়াত যেন পড়তে ভুলবেন না, তাহলে আপনার ঘরে দেখবেন শয়তান আসছে, শয়তান আসছে না, শয়তান আর পাত্তাই পাবে না আপনার ঘরে। তা না করে আপনি হুজুর থেকে তাবিজ লিখে দেখলেন, তো এটা খুব সুবিধা, পড়তে ভুলে যাব নাকি। হ্যাঁ, নিজেই নিজেই শয়তান পাশ কি বলে পুষছি পালছি, আর শয়তানকে তারাবার ব্যবস্থা করছি হুজুর দিয়ে। এ উল্টো কাজ, এ হচ্ছে উল্টো বুজ, উল্টো খুপুরির কাজ এগুলো। তো মোট কথা হচ্ছে যে ঘরের মধ্যে এমন ছবি এমন কিছু রাখা যাবে না যাতে মুসল্লি কমসে কম মুসল্লি নজর কাড়ে, আর এমনিতেই রাখা যাবে না যেহেতু ফেরেশতা প্রবেশ করবেন না। নম্বর ১৫, নামাজের পূর্বে আপনি প্রসাব পায়খানার কাজ সেরে নিন, যদি চাপ চাপ বোঝেন যে এই শুরু হয়েছে তো কাজ সেরে নিন আগে, কারণ প্রসাব বা পায়খানা চাপ নিয়ে নামাজে দাঁড়ান না, দাঁড়ালে পরে কি হবে, ওই দিকেই মন পড়ে থাকবে, সামাল সামাল সামাল সামাল, আর এতে নামাজে মন বসবে না, নামাজ কায়েম হবে না। তারা হুড়ো করে হয়তো নামাজ ছেড়ে নেবেন যে তাড়াতাড়ি পরে নিয়ে উজু করতে কষ্ট পায়, মজা আছে, এই সেই আবার পায়খানা করতে গেলে নতুন উজু করতে হবে, ঠান্ডার সময় এই সেই। হ্যাঁ, আপনি উজুতে বখিলি করেন, উজুতে কার্পণ্য করে নামাজটাকে কি করেন, নষ্ট করে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, অনুরূপ আর একটা, পেটে খিদে লেগেছে, খুব খিদের চাপ, ভাত রেডি আছে, খাবার রেডি আছে, আপনি দেখবেন নামাজটা আগে সেরে নি বাবা, এটা বাড়তি কাজ, তাই না? এটা বুঝলাম, নামাজটা আগে সেরে নি, এদিকে পেটে খিদে আর ভাত রেডি আছে, খানা রেডি আছে, আপনি খেলেন না, এমন কি যদি এই অবস্থা হয় জামাত ছাড়ার অনুমতি আছে, কিন্তু আপনি করলেন না, বাস ওই নামাজ পড়ছেন আর ওইদিকে ইলিশ মাছের গন্ধ, ওইদিকে মাংস ভাত খাবো কি দিয়ে খাবো ভাই, বুঝতে পারছেন, মনটা ওইদিকে পড়ে আছে, মন আছে মন কেয়া মনে কি করবে মন সিংহাসনে, বলে না মেয়েরা, মন আছে মন কেয়া মনে কি করবে মন সিংহাসনে, এটা কার কথা? যদি কোনো টিয়া পাখিকে আপনি সিংহাসনে বসান, সেই টিয়া পাখির মন কোথায় পড়ে থাকবে, কেয়া মনে, ঠোপে ঝাড়ে সেখানে মন পড়ে থাকবে, এই সিংহাসন তার সোনার খাঁচা হলেও, সোনার সিংহাসন হলেও সেখানে তার মন থাকবে না। সুতরাং আপনি দুটোই সামনে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বি হাযরাতি তাআম ওয়া লা ওয়া হুয়া ইউদাফিউহু আল আখবাসান, খাবার রেডি আছে আর পেটে খিদে আছে, তার সামনে নামাজ হবে না, আর সেই অবস্থাতেও হবে না যে সময়ে সে কি করছে, পেশাব পায়খানার বেগ সামালতে আছে, তার মানে পেশাব পায়খানার চাপ আছে, অথচ সারবে না, একবারে নামাজ সেরে সারবে, তাহলে এই অবস্থাতে তার নামাজ কিছু ওই দিকে পড়ে থাকে, খাবারে পড়ে থাকবে, পেটে পেটে পায়খানাতে পেশাবে পড়ে থাকবে, নামাজ কায়েম হবে না। নম্বর ১৬, এমন কোন ভারী জিনিস সঙ্গে নিয়ে নামাজে দাঁড়াবেন না যাতে নামাজের বদলে ওই ভারের প্রতি আপনার মন লেগে না থাকে। কোন ভারী জিনিস আপনি হয়তো এমন একটা লিবাস পরেছেন খুব ভারী, দেখবেন মনটা ভারী ভারী, হ্যাঁ, কিংবা এমন কোন বোঝ নিয়ে আপনি নামাজ পড়ছেন, যেমন অস্ত্র বহন রাখতে হয় শত্রু ময়দানে, তো খুব ভারী হলে পরে সেই ভারী জিনিস বহন করে নামাজ পড়বেন না, তাহলে ওই দিকে মন পড়ে থাকবে। ১৭, এমন কোন স্থানে বা লিবাসে নামাজ পড়তে শুরু করবেন না যার দুর্গন্ধ আপনাকে অদৃষ্ট করে তোলে। এক জায়গায় নামাজ পড়ে দাঁড়ালেন, আপনি যদি বিড়ি না খান আর আপনার পাশে যদি এক বিড়িখোর দাঁড়ায়, তাহলেই নামাজের অবস্থাটা দেখেন কি অবস্থা, বাপরে বাপ, সালাম ফিরতে পারলে সঙ্গে সঙ্গে গিয়ে পেছনের কাতারে চলে যাচ্ছে। কিংবা মুখের গন্ধ, অনেকের হারিসের গন্ধ, দাঁতের গন্ধ থাকে, মুখের গন্ধ থাকে, তার পাশে যদি আপনি দাঁড়ান, পায়খানার মতো গন্ধ, তো আপনার তখন নামাজের অবস্থা কি হবে বুঝতেই পারছেন। এজন্যে মসজিদে এলে সুন্দর পরিচ্ছন্ন লিবাস পড়তে আসা বলে, তাই না? যেমন আদম খুদু জিনাতা কমেন্টা করলে মসজিদ, আর কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ আছে, তাই না? কেন? কাঁচা পেঁয়াজ, কুর্রাস, কাঁচা রসুন এইসব খেয়ে মসজিদে আসা নিষেধ কেন? যাতে করে পাশের মুসল্লির ডিস্টার্ব না হয়, ক্ষতি না হয় গন্ধে। আর কেউ যদি আবার ঢেকুর ছাড়ে, একবারে কাঁচা রসুনের গন্ধ, আল্লাহ মুস্তাহ, এসব মানুষরা ওই যে নাটবর্টু কি আছে, একটু উবিলা আছে, তারা বোঝে না, কিন্তু যে পাশে নামাজ পড়ছে সে তার কত কষ্ট হচ্ছে। আর বিড়ি সিগারেট খেয়ে বুঝতেই পারছেন, অনেকে তো বিড়ি টানতে টানতে এসে মসজিদের দরজায় ফেলে দিয়ে ঢুকে পড়লো নামাজ পড়তে। হ্যাঁ বাসানন্দা, কোন জিনিস বাথরুমে খাওয়া যায় কিন্তু মসজিদে খাওয়া যায় না? কোন জিনিস বাথরুমের ভিতরে খাওয়া যায়, পায়খানার গন্ধের সাথে মিলে আর একটা সুন্দর গন্ধ, খুব টানতে ইচ্ছা হয়, আর মসজিদে কিন্তু খাওয়া যাবে না, মসজিদের বাইরে ফেলে তার মসজিদে ঢুকতে হয়, কি বলেন তো? আল্লাহ মুস্তাহান, এই জিনিস, এই দুর্গন্ধময় জিনিস নিয়ে এসে মসজিদে ঢোকে নামাজের ১২টা বাজিয়ে দেয়। নম্বর ১৮, এমন টাইট ফিট লিবাস পরে নামাজ পড়বেন না যাতে বসা ওঠা কষ্টকর হয়। টাইট ফিট পড়েছে, আপনাদের মনে আছে সেই ঈদের নামাজ পড়তে গেছে দুই বন্ধু, তিন বন্ধু, হ্যাঁ, সব একই দর্জির কাছে প্যান্ট ফেট লাগবে, ফিট বোঝা, ফিট চাই। তারপর যেমনি রুকুতে গেছে আর ফট করে প্যান্টের একটা সেলাই কেটে গেছে, তো বলছে আমি যে তালবাস বললাম দর্জিকে একটু ঢিলে একটু রাখবি, তো কেটে গেল। তখন পাশের বন্ধু বলছে এই নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না। আর তারপর দ্বিতীয় নম্বরের বন্ধু বলছে তুই তো বললি কার নামাজ হয়েছে বাদশাহ, বাসায় তো আসেন, কারো নামাজ হয়েছে না, কারো নামাজ হবে, তাই না? তো এমন আপনি লিবাস পড়েছেন যে লিবাসের জন্য আপনার টাইট বসতে অসুবিধা হচ্ছে, কখনো গুটিয়ে গুটিয়ে, আর নামাজের মধ্যে কাপড় গুটানো নিষেধ, তাই না? ওই যে যারা প্যান্ট গুটিয়ে নামাজ পড়ছেন তারা ভুল করছেন, নামাজের মধ্যে প্যান্ট গুটানো কিছুই গুটানো যায় না। যে অনেকে দেখবেন এইভাবে গুটিয়ে নামাজ পড়ে না, গুটিয়ে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন, তাহলে কি করতে হবে, প্যান্টটা খাটিয়ে নেন, প্যান্টটা খাটিয়ে নেন, এতে সাবানও বাঁচবে, আপনার গোড়াও গোড়া থেকে আপনি বাঁচবেন, তাই না? আপনার সাবানও বাঁচবে, আপনিও বাঁচবেন। কিন্তু তা না করে এরা চালাকি করে প্যান্টটা গুটিয়ে নেয়, অনেকে আবার নামাজ পড়ার সময় গুটিয়ে নেয়, বাইরে গিয়ে আবার ছেড়ে দেয়, তাই না? এসব চালাক, এরা ভাবে আমরা খুব চালাক, কিন্তু আসলে আল্লাহর কাছে এসব চালাকি চলবে না। নামাজে কি বলে, গাটের নিচে প্যান্ট ঝোলানো হারাম, তেমনি নামাজের ভেতরে বেশি হারাম, তাই না? সুতরাং টাইট ফিট প্যান্ট পরে খবরদার কাপড় পরে, জামা কাপড় পরে পড়বেন না, তাছাড়া ওইদিকেই মন পড়ে থাকবে নামাজে ওঠা বসা করার সময়। বেপর্দা মহিলারা যখন গায়ে মাথায় কাপড় বা চাদর দিয়ে নামাজ পড়ে, পর্দা নেই, পর্দা করে না, ও হাটে যায়, বাজারে যায়, অবশ্য অনেকে হাটে বাজারে যায় তোলা পানিতে গোসল করে, এমনও আছে, কিন্তু নামাজ পড়ার সময় চাদর পরে নামাজ পড়তে হবে। চাদর পরে যখন নামাজ পড়ে আর কি গরম লাগতে লাগে, গরম লাগতে শুরু করে, ছটফট করে, কখন নামাজটা পরে চাদরটা খুলে ফেলে, ও বাপ রে বাপ। আর যদি ঘরে আপনার এসি না থাকে, ঘরে ফ্যান না থাকে, কিংবা লাইন চলে গেছে, নামাজটা কোনো রকম সারলেই হলো, বেপর্দা। এই জন্য নামাজি হওয়ার আগে পর্দা নসীন হতে হবে, তাই না? নামাজি হওয়ার আগে মেয়েদের পর্দানসীন হতে হবে, তবে আপনার নামাজ নামাজ হবে, কায়েম হবে। তখন স্বাভাবিকভাবে তাদেরকে গরম লাগে, যখনই অন্য লিবাস পড়ছে উপরে চাপানো গরম লাগবে, এতে নামাজে মন বসে না এবং যত তাড়াতাড়ি শেষ করে চাদর খুলতে পায় সেই চেষ্টা করে। সুতরাং নামাজি হওয়ার সাথে সাথে আপনি পর্দানসীন মহিলা হতে চেষ্টা করুন। যেমন উযু করার পর মেকআপ করলে যাতে নামাজের আগে উযু ভেঙে গিয়ে পুনরায় উযুতে তা নষ্ট না হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করা এবং মাথার চুল বেঁধে বা চুলে ফুল গুঁজে নামাজ পড়তে পড়তে চুলের ও ফুলের পারিপাট্য নষ্ট হওয়ার আশঙ্কায় বারবার অন্যার প্রতি খেয়াল করাও নামাজের অমনোযোগিতা কি হয় নষ্ট হয়ে যায়। মেয়েদের হ্যাঁ কাটিং ফুল রাত্রি গিয়ে আর মেকআপটাকে ধরে রেখেছে, উঁচু টিপে টিপে টিপে টিপে উঁচু ধরে রেখেছে, কারণ আবার উঁচু করতে হবে, মেকআপ চলে যাবে, লিপস্টিক চলে যাবে, তাই না? আর মেকআপ এক প্রকার মেকআপ আছে যেগুলো সে পুরো প্লাস্টিকই যাচ্ছে, ওটা আবার সেই এইভাবে টেনে খোলা হয়, এর উপরে উঁচু হবে ওটা না সরানো কিন্তু উঁচু হবে না, সে জানে। এই জন্য আসরের সময় করলে মোটামুটি মাগরেব পর্যন্ত এসা পর্যন্ত চালিয়ে যায়, আর উজু নষ্ট হবো হবো করছে তবু উজুটাকে জোর করে ধরে রাখে, কারণ উজু তার হবে নাই জানে। তো এইভাবে নামাজ পড়ছে, নামাজটাও তাড়াতাড়ি করার চেষ্টা করে যাতে করে আবার নতুন করে উজু করতে না হয়। আল্লাহ মুস্তান। নম্বর 20, পরনে এমন ওড়না কাপড় শাল চাদর বা শাড়ি হতে হবে যেন নামাজের অবস্থায় তা বারবার পরে না যায়। মেয়েদের বিশেষ করে নামাজ জানেন তো, নামাজের মধ্যে যদি চুল বেরিয়ে যায়, যদি হাত এই কবজি উপরে যদি হাত বেরিয়ে যায়, অনেকে তো বেশিরভাগই তো সালোয়ার কামিজ সালোয়ারের না কামিজের কামিজের এই হাত এইভাবে তারপরে ওড়না দিয়ে রাখে, তো ওড়না যেমনি সেজদা করতে যাবে বেরোবে না বেরোবে না, এইখান থেকে উপরে হাত বেরিয়ে গেলেই নামাজ হবে মেয়েদের না? পায়ের পাতা বেরিয়ে যায়, পায়ের পাতা ডেকে নামাজ পড়তে হয়, পায়ের পাতা সেজদা করতে গিয়ে বেরিয়ে গেল, তখন খুব চেষ্টা করতে হয় যেন বেরিয়ে না যায়, বাপরে কত কষ্ট হবে। যেমন লিবাস করুন যাতে করে লিবাসের দিকে খেয়ালই না করতে হয়, কিন্তু লিবাসের দিকে খেয়াল করতে গিয়ে মেয়েদের কি হয়ে যায়, নামাজ পড়া হয় নামাজ কায়েম হয় না। আল্লাহ মুস্তাহান। আর বারবার পড়ে গেলে বারবার তোলা, যেমন শীতের সময় শাল পুরুষরাও যখন পড়ে তখন যে অবস্থা হয়, সোজা করতে করতেই নামাজ শেষ হয়ে যাবে, অথচ নামাজে মন থাকার পরিবর্তে মন থাকবে কাপড় পরার দিকে। পক্ষান্তরে যদি মহিলাদের মাথা বুক পেট অথবা হাত বা পায়ের রোলা থেকে কাপড় সরে যায় তাহলে তো মূলেই নামাজ হবে না, নষ্ট হয়ে যাবে। সুতরাং বিশেষ করে মহিলাদের জন্য বিষয় সতর্কতা জরুরি, যারা শাড়ি পরে নামাজ পড়ে, শুধুমাত্র শাড়ি পরে নামাজ পড়ে অনেক মহিলা আছে, তাদের নামাজ হবে হবে না, ও সেজদা করতে গিয়ে কোনো জায়গায় পেট দেখা যাবে, কোনো জায়গায় পিঠ দেখা যাবে, তাই না? তার উপরে একটা এমন চাদর নিতে হবে যাতে কোনো অংশ দেখা না যায়, দেখা গেলেই তিনি জানবেন যে নামাজ নষ্ট হয়ে যাবে। আসলে শাড়ি বুঝলে মুসলমানদের বেশ না, শাড়ি বিশেষ করে নামাজের জন্য হয় না, আপনার সালোয়ার কামিজ কিংবা ওই যে ম্যাক্সি আর এই হাতওয়ালা হতে হবে, হাতওয়ালা না হলেও আপনার হাফ হাতা, আবার আজকাল তো বহল কাটা উঠেছে, বহল কাটা ঠিক আছে, বহল কাটা তুমি বড় ঘরে সমস্যা নেই, কিন্তু নামাজের সময়ে লিবাস হতে হবে আলাদা। বেশ, নম্বর 21, কোন লটকানোর লটকে রাখা কাজ বন্ধ করে যেমন চুলের উপর হাড়ি রেখে নামাজ পড়বেন না, কারণ এই অবস্থায় নামাজে মন না থেকে মন পড়ে থাকবে ওই চুলোর হাড়ির উপরে, পাছে উল্টে না যায়, পাছে পুড়ে না যায়। চা চাপিয়েছেন, চা উল্টে যাচ্ছে, দুধ চাপানো আছে, দুধ হ্যাঁ উল্টে যাচ্ছে, ভাত হয়ে গেল না হয়ে গেল কি হবে, ভাত গেলো হয়ে যাবে, তাই না? মন পড়ে আছে ওই দিকে, ওই বললাম যে মন মন আছে মোর কেয়া বনে কি করবে সিংহাসনে। নম্বর 22, সম্ভব হলে এমন স্থানে নামাজ পড়ুন যেখানে খুব গরম আপনাকে অতিষ্ঠ করবে না এবং খুব শীতও আপনাকে কাতর করে ফেলবে না, অরূপ যে স্থানে হই হুল্লোড় চেঁচামেচি বা গোলমাল গন্ডগোলের ফলে আপনার নামাজে একাগ্রতার ব্যাঘাত ঘটে সেই স্থানেও নামাজ পড়বেন না, কারণ চেষ্টা হবে যদি পারেন, যদি সম্ভব হয়, সম্ভব না হলে তো ওখানেই পড়তে হবে। নম্বর 23, আপনার সামনে কোনো ঘুমন্ত ব্যক্তি থাকলে এবং তার কাপড় সরে যাওয়া বা ঘুমের ঘরে আপনার নামাজের স্থান দখল করার আশঙ্কা থাকলে সেই জায়গায় নামাজ পড়তে দাঁড়াবেন না। অনুরূপ যে ব্যক্তি কথা বলছে, কথা বলছে হয় টেলিফোনে কথা বলছে না হয় আপোষে দুজন কথা বলছে, তার পেছনে নামাজ তাদের পেছনে নামাজ পড়বেন না, কারণ ওটা ডিস্টার্ব হবে না, হবে না ডিস্টার্ব হবে। কেন এই কথা বললাম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাল্লু খালফান নাইমি ওয়ালাল মুতাহাদ্দিস, যে ঘুমিয়ে আছে তার পেছনে অথবা কথা বলছে তার পেছনে নামাজ করো না। নম্বর ২৪, নামাজের সময় ঘুম এলে যথাসম্ভব তা দূর করে নামাজ পড়ুন, নচেত মন যে আপনাকে ফাঁকি দেবে তা বলাই বাহুল্য। ঘুম আসছে, দুলছে না, নামাজে দাঁড়িয়েছেন, ভদ্রের সময় বেশি হয় তাই না? অনেকে সেজদা পড়েই থাকে, ওকে আবার ঘুষি মারতে হয়, দেখেছেন? অনেক আছে মানুষ, অনেক মানুষ গাফেল আছে, সেজদায় গিয়ে ঘুমিয়ে গেছে, সালাম ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, ও এখন ঝুলছে, দেখেছি আমরা। তাকে আবার কি করতে হয়, একটু কোনো দিয়ে ঘুষি মারতে হয় যে নামাজ হ্যাঁ শেষ হয়ে গেছে। আল্লাহ আমাস্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জানা সাহাদুকুম ফিসসালাত ফালিয়াকুত, যদি নামাজ পড়তে পড়তে ঘুম আসে তাহলে শুয়ে যাও। এটা বিশেষ করে তাহাজ্জুদের ক্ষেত্রে, তাই না? ফরজ নামাজ কি শুয়ে যাবে, ফরজ নামাজ ছেড়ে কি শুয়ে যাওয়া হবে? পড়তেই হবে কোনো কষ্ট করে। কিন্তু তাহাজ্জুদের সময় যদি তোমার এই অবস্থা হয় তাহলে শুয়ে যাও, হাত পা ইয়া যাবো আন হন্নও, যাতে করে তার ঘুম দূর হয়ে যায়। ফাইন না হাত তুমি যা সাল্লাহ ওয়া নাইস, কারণ ঢুলতে ঢুলতে নামাজ পড়লে পরে আল্লাহ হইয়া যাবো ইস্তাগফার ইয়াসুব নাফসা, হয়তো বা সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাবে, শেষকালে নিজেকে গালি দিয়ে বসবে, ওই যে দাদা বলতে গাধা বলে বসবে। তাহলে অন্য এক হাদিসে আছে, ইদা নাস আহাদুকুম ফি সালাত ফাল ইয়ানাম হাত্তা ইয়ালাম মা ইয়াকরা, যে যখনই ঘুম আসবে তখন সেটা যেন ঘুমিয়ে যায়, হ্যাঁ, যাতে করে সে যা পড়ছে তা বুঝতে পারে, যা বলছে তা বুঝতে পারে। ওই যে আগে বলছিলাম যে নামাজে যা পড়ছেন আপনাকে বুঝতে হবে। বেশ, নম্বর ২৫, আপনি নামাজ পড়ছেন তার জন্য নিজে নিজে গর্বিত না হয়ে আল্লাহর নিকট কৃতজ্ঞ হন, যেহেতু তার তৌফিক দানের ফলেই আপনি এত বড় ইবাদত পালন করতে সক্ষম হয়েছেন। আদানের সময় আমরা বলি কি, হাইয়া আলা সালাহ, তখন কি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনাকে মনে রাখতে হবে, খবরদার নিজে গর্ব করবেন না যে আমি নামাজ পড়ি না, আমি নামাজি। আর যারা বে নামাজি তাদেরকে তুচ্ছ করবেন না, তাদেরকে নামাজের দিকে আহ্বান করুন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন ফলে আপনি নামাজ পড়তে পারছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন ফলে আপনি এই দরসে বসতে পেরেছেন, এটা আল্লাহর রহমত। এটা ভাববেন না যে আমি খুব, হ্যাঁ, এটা গর্বের কারণ না, খবরদার না। আর ইমান ইবাদত প্রভৃতি এক একটি অমূল্য ধন, এই এক একটি বিশেষ অনুগ্রহ, আর বান্দার যাবতীয় ধন অনুগ্রহ আল্লাহর দান। আপনি ২৬ নম্বর, আপনি আল্লাহর বন্দেগীও দাসত্ব করেছেন, এই দাসত্ব আপনার ঠিক মতো হচ্ছে কিনা তা আপনি জানেন না, সুতরাং আপনি নিজের ত্রুটি অবহেলার কথা স্বীকার করে মনকে ইবাদত কবুল না হওয়ার আশঙ্কা ভীতি দ্বারা পরিপূর্ণ রাখুন। এটা আমাদের পরে কি বলতে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই না? হলো কি না, তাই না? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা ইন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইয়াসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। যারা তাদের প্রতিপালকের দিকে ফিরে যাবে এই বিশ্বাসে, তাদের যা দান করার তা ভয় ভয় মনে দান করে, ভয় ভয় মনে দান করে, ভয় ভয় মনে ইবাদত করে, তারাই দ্রুত কল্যাণকর কাজ সম্পাদন করে এবং তারা হতে অগ্রগামী হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী ইয়াসনিকু ওয়া ইয়াজনী ওয়া ইয়াশরাবুল খামর ওয়া হুয়া ইয়াখাফুল্লাহ, قال لا يا بنت ابي بكر يا بنت الصديق ولكنه الذي يصلي ويصوم ويتصدق ويخاف ان لا يقبل منه ওরা কি তারা, মা আয়েশা জিজ্ঞেস করছে যে ভয় করে, ভয় ভয় করে করে কারা, ওরা কি তারা যারা মদ খায়, চুরি করে, ব্যভিচার করে এবং এর কারণে আল্লাহকে ভয় করে? তিনি বললেন, না হে সিদ্দিক তনয়া, হে সিদ্দিকের বেটি, আল্লাহ তাদের কথা বলেছেন যারা রোজা করে, নামাজ পড়ে, দান খয়রাত করে, অথচ তারা এই ভয় করে যে হয়তো এসব তাদের কবুল হবে না। আর আপনি ভাবছেন যে আমি তো বলি নামাজ, আমি দান করি, আপনি জাকাত দিই, কিন্তু কবুল হচ্ছে কিনা খেয়াল আছে, কোনো গ্যারান্টি আছে? অতএব খবরদার, আপনি নির্ভয় হবে না। এই জন্যেই ইবাদতের রুকুন হলো কয়টা, ইবাদতের রুকুন কয়টা, ইবাদত কবুল হওয়ার শর্ত আলাদা তিনটা, কি কি, ভয়, আশা, ভালোবাসা। ভয়, আশা, ভালোবাসা সব সময় ইবাদতে থাকতে হবে। ভয় থাকবে কিসে, আল্লাহ ভয় থাকবে, শাস্তির ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, কবুল হচ্ছে না হচ্ছে না তাই না, ভয় থাকবে। আর আশা থাকবে যে কবুল হচ্ছে, আর জান্নাত পাবো। আর ভালোবাসা থাকবে কার প্রতি, আল্লাহর প্রতি। শুধু ভয় করে আপনি আল্লাহর ইবাদত করবেন হবে না, শুধু আশা করে করবেন হবে না, শুধু ভালোবেসে করবেন হবে না। আমি জান্নাত চাই না, জাহান্নামের ভয় করি না, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, হবে হলো না, তাই না? এই জন্য খুব খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতই ইবাদত করুন না কেন, প্রয়োজনের তুলনায় আল্লাহ তাআলার প্রয়োজনের তুলনায় খুব কম, যতটুকু করা দরকার কি আমরা করতে পারি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউই নিজের আমলের জন্য জান্নাত যেতে পারবে না। আমরা মনে করছি কি জান আমরা নামাজ পড়ি অতএব আমরা জান্নাতে যাব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউই নিজের আমলের বদলে জান্নাতে যেতে পারবে না, কারণ যে ইবাদত করেন আপনি তার বিনিময়ে কিছুই পেতে পারেন না, একমাত্র আল্লাহর রহমত চাই। সাহাবরা জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়ালা আনা ইল্লা ইতাগাম্মাদিয়ান ইতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদল, আমিও পারবো না, আমি আমার আমলের সাহায্যে জান্নাতে যাই, তবে আল্লাহ যদি আমাকে রহমত দ্বারা আচ্ছন্ন করে নেন। বুঝতে পারছেন কে যার মতো আমল কারো আছে? আল্লাহ আকবার। তিনি যদি এই আশঙ্কা করেন তাহলে আমি আপনি কে? সুতরাং খবরদার, এতে গর্বিত হবেন না যে আমল আছে আমি তরে যাব, আমি পার হয়ে যাব। ইবনুল জাউজি বলেন, হে সেই নামাজি, ভালো করে শোনেন, যে তার দেহ নিয়ে নামাজে দণ্ডায়মান অথচ তার হৃদয় অনুপস্থিত, যেটুকু বন্দেগি তুমি করেছ তা তো বেহেস্তের মোহর হওয়ার জন্য যথেষ্ট নয়। মোহর জান্নাতে হুর চাও না, হুরকে বিয়ে করবে, জানো হুরের মোহর কত? হ্যাঁ, হুরের মোহর কত জানো না? তুমি যে নামাজ পড়ো, তুমি যে ইবাদত করো, হুরের মোহর হবে কিনা তাও তুমি জানো, যথেষ্ট নয়, বেহেস্তের মূল্য হওয়া তো দূরের কথা। একবার একটি ইঁদুর এক উট দেখে তাকে পছন্দ করলো, বন্ধুত্ব করার আশায় সে তার লাগাম ধরে টান দিলে উটটি তার অনুসরণ করলো। কে? ইঁদুর উটের লাগাম ধরে টান দিলে উটটি তার অনুসরণ করলো। তারপর যখন উভয়ে ইঁদুরের ঘরের দরজায় সামনে উপস্থিত হলো, তখন থমকে দাঁড়িয়ে উট যেন তার ভাব জিভে, তার ভাব জিভে বলতে লাগলো, কি বললো? এটা ইঁদুরের বাড়িটা কেমন হবে? ইন্দুরের বাড়ি তো বুঝতেই পারছেন, আর ওখানে এই উট ঢুকবে? ও তো নিয়ে আসছে ঘরে, নিয়ে আসছে বউ, নিয়ে আসছে ঘরে, এ ঘরে ঢুকবে? তখন উট বলছে, প্রেম করতে হলে তুমি প্রেমিকের জন্য এমন ঘর প্রস্তুত করো যা তোমার প্রেমিকের জন্য উপযুক্ত, অথবা এমন প্রেমিক নির্বাচন করো যে তোমার ঘরের উপযুক্ত। তোমার ঘর যদি এরকম হয় তো ওই ঘরে ঢোকার মতো প্রেমিক নির্বাচন করো, আর যদি তুমি এত বড় প্রেমিক চাও তাহলে ওই প্রেমিকের মতো তুমি তোমার ঘর বানাও, তাই না? ইবনে জাউজি কি বলতে চাচ্ছেন এই এই উদাহরণ থেকে তুমি শিক্ষা নাও, আর এমন নামাজ পড়ো যা তোমার সেই বিশাল পরাক্রমশালী মাবুদের জন্য উপযুক্ত, নচেত এমন মাবুদ দেখো যে তোমার নামাজের উপযুক্ত। আছে কোনো মাবুদ এমন? আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নেই, অতএব সেই বিশাল মাবুদের জন্য তুমি তোমার সেই রকম নামাজ তোমাকে পড়তে হবে। মোট কথা, এই সকল উপদেশ যদি আপনি মেনে চলেন, মোটামুটি আপনাকে বলা হলো 26টা উপদেশ, যা আমার সালাতে মুবাশশারে উল্লেখ করা আছে, সংক্ষেপে লেখা আছে, ব্যাখ্যা করে আপনাদেরকে শোনালাম, যদি মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজের রূহ আসবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, আর নামাজ কায়েম হবে, আর এই নামাজই হবে সেই নামাজ যে নামাজ আপনাকে মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বি জালনি মুকিমা সালাতি ওয়া মিন যুরিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।